الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وعن العرس بن عميرة عن النبي صلى الله عليه وسلم قال: إذا عملت الخطية في الأرض فمن شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب عنها فرضيها كان كمن شهدها. رواه أبو داود بإسناد حسن. جابتو حمد صلاة যাবতীয় দরুদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক যা আমাদেরকে এখন পর্যন্ত এখানে শান্তির সঙ্গে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ পাকের নিকটে বিশেষভাবে শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবীর সর্বত্র অশান্তি পরিব্যাপ্ত। সূরা রুম 41 নম্বর আয়াত। ভাষাটা কি? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পরিব্যাপ্ত হয়ে গেছে ফাসাদ, বিশৃঙ্খলা। স্থলে এবং সমুদ্রে, বাররে স্থল ভাগে, বাহরে সমুদ্র ভাগে, এটা দিয়ে একটা বিরাট বৈজ্ঞানিক থিওরি বেরিয়ে আসছে। এই পুরা ভূপৃষ্ঠটাই দুই ভাগে বিভক্ত, এক ভাগে স্থল ভাগ আর এক ভাগে পানির ভাগ। এখন বিজ্ঞানীরা বলেন যে পানি এত বেশি যে স্থল ভাগের তিন ভাগ, চার ভাগের তিন ভাগই নাকি পানি। অর্থাৎ বহু আগেই বিজ্ঞান বলে দিয়েছে, আমরা জানতাম না যে এত পানি আছে পৃথিবীতে। আল্লাহ বলছেন ফিল বাররে ওয়াল বাহরে, স্থল ভাগে এবং সমুদ্রে ফাসাদ বরপ হয়ে গেছে। কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফল। আমরা অনেক সময় বলি এগুলি প্রাকৃতিক দুর্যোগ, আসলে না, অনেকে জানেন না বলে এটা বলে। আমরা নিজেরা আমাদের ক্ষতি করছি, কারণ আল্লাহ নিজেই ওয়াদা করছেন ইন্না খালাকনা কুল্লা শাইইম মিকদার, আমরা সকল বস্তু সৃষ্টি করেছি পরিমাণ মোতাবেক। তো আল্লাহ কখনো বান্দার উপর ইচ্ছা করে গজব নাজিল করেন না। আল্লাহ বলছে ওমা কুন্না নুআযিব হাত্তা ও আহলুহা মুসলিহুন, ভাষাটা পুরো খেয়াল আসছে না, কোন জনপদের লোকেরা যতক্ষণ মুসলেহে থাকে অর্থাৎ সংশোধনকামী থাকে, নিজের অবস্থা পরিবর্তনের জন্য সচেষ্ট থাকে, ততক্ষণ আমরা সেখানে কোনো গজব পাঠাই না। এরপরও সেই কমকে সচেতন করার জন্য আল্লাহ বলছেন আমরা কোন জনপদকে ধ্বংস করি না, হাত্তা না বাআথা রাসূলা, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা না বাআথা রাসূলা, আমরা কোন জনপদকে আজাব দেই না, গজব নাজিল করি না যতক্ষণ সেখানে রসুল প্রেরণ না করি। দেখেন কত হুঁশিয়ার মানুষ, তার সংশোধনের রাস্তা জানে না, কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে এটা মানুষ জানে না। তাই আল্লাহ পাক বলছেন তোমার যতক্ষণ পর্যন্ত সংশোধনকামী থাকবে ততক্ষণ আমি তোমাদেরকে উপরে গজব নাজিল করব না। আর সংশোধনের রাস্তা জানো না বলে আমি নবী পাঠাই, আর নবী না পাঠিয়ে তোমাদের সতর্ক না করা পর্যন্ত তোমাদের উপরে আমরা কোনো তোমাদের ধ্বংস করব না। বিগত যুগে যত নবী চলে গেছেন প্রত্যেক নবী উপদেশ দান করেছেন, নবীদের উপদেশ মাননি নেতারা, কম মানে কমের নেতারাই, নেতারের তো কম চালায়, আর এ কারণে সকল নবীর কম, বিশেষ করে পৃথিবীর মোট ছয়টি জাতি একেবারে ধ্বংস হয়েছে, একেবারে কিছুই রাখেনি আল্লাহ। এমনি সাধারণভাবে আজব গজব তো সব জাতির উপরই হয়, কিন্তু একেবারে ছয়টা জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক পৃথিবীর আদিকাল থেকে এ পর্যন্ত। তার মধ্যে প্রথম হচ্ছে নূহের কম, এমন ধ্বংস কোন কমের হয়নি, বরং ওদের এক গুড়ু গড়া পর্যন্ত নিয়ে আসছিল না। হযরত নূহ আলাইহিস সালাম এমন দোয়া করেছিলেন, কি দোয়া ছিল, লা তাযর আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ার, আল্লাহ এই পৃথিবীর উপরে এই ভূপৃষ্ঠে কাফেরদের একটা ঘর তুমি রেখো না, ইন্নাকা ইন তাযরহুম ইউদল্লু ইবাদাকা, ওদের একটাকাও যদি তুমি বাঁচিয়ে রাখো ওরা তোমার সরল সিধা বান্দাগুলোকে পদভ্রষ্ট করবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর ওদের ঔরসে সন্তান জন্মাবে সবগুলো ফাসেক ফাজির হবে, অত ও মোটে বংশ রেখো না। তাহলে একবার সব খতম করে দিয়েছে, একে রাখেনি, বলা হয় যে চল্লিশ জন পুরুষ চল্লিশ জন মুমিন, মুমিন নারী পুরুষে আল্লাহ বাসায় রাখছিলেন, তাদেরকে আল্লাহ নৌকা উঠেছিলেন, আর বাদ বাকি সব খতম। সে চল্লিশ জন মুমিন পুরুষের বংশধর যদি চল্লিশ কথাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা কিন্তু খুবই চালু কথা। সেই হিসেবে বললাম এখন পর্যন্ত সামানুন বলে এরাকে একটা এলাকার নাম আছে, সামানুন মানে আশি, চল্লিশ চল্লিশ আশি স্বামী স্ত্রী মিলে, এখন পর্যন্ত নামটা ওই নামেই চালু। তো চল্লিশ বা আশি মানুষের বংশধর সারা পৃথিবীর এখন ধরে আমার পাঁচ সাড়ে পাঁচশো কোটি মানুষ। তাহলে এমন গজব আল্লাহ দিয়েছিলেন যে কিচ্ছু রাখেন। এরপরে একে একে হুদের কম, এরপরে আদের কম, হুদ নবী এসেছিলেন, তারপরে সামুদের কম, যে সালেহ নবী এসেছিলেন, তারপরে শোয়েবের কম, এক এক কম এক এক নবীর আমলে তারা নবীকে অবাধ্যতা করেছে, আল্লাহ গজব নাজিল হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আর এক এক কমের একটা বড় বড় দোষ ছিল, সে দোষগুলো কোরআনে এসেছে, ছোটগুলো বাদ দিয়ে বড় দু একটা বলা হয়েছে। নূহের কমের পাঁচটা দোষ ছিল আমরা আমাদের নবীদের কানে পড়ে দেখবেন, ওখানে উল্লেখ করে দিয়েছে। তাদের সবচেয়ে বড় দোষ ছিল অহংকার, প্রচন্ড অহংকার ছিল, এবং তারাও ঠিক ধর্মকে ব্যবহার করত। তারা কি বলতো, বাবদা চৌদ্দ আমরা শুনে নেই, নতুন কথা বলে নূহ, নূহ যা বলছে নূহের মনের মধ্যে কোন রাজনৈতিক দূরভূষণ দিয়েছে, তিনি সরল মনে কথা বলছেন, মানুষ সেটাকে অন্যভাবে ধরে নিয়েছে, কারণ নূহের ভক্ত সংখ্যা দিন দিন বাড়তে থাকলো, আর গরিব শ্রেণীর নূহকে বেশি ভালোবাসত। তো বড় লোকরা বলতো তোমার সঙ্গে যত নিকৃষ্ট প্রকৃতির লোকেরাই আছে, তুমি আর কি করে নেতা হবা, ওদেরকে হটাও, তাহলে তোমার সঙ্গে আমরা তোমার দলে আমরা যাব। নূহ বলতেন না, আমি গরিবকে সরাইতে পারবো না, ওরা মানুষ তোমরাও মানুষ, বড় লোকের জন্য বিশেষ মর্যাদা আর গরিবের জন্য কোনো মর্যাদা নাই, এটা হতে পারে না। এখন ওরা কি বলে, রাজনৈতিক দূরভূষণ দিয়ে আছে, নূহ নেতা হবে এজন্য গরিবদের নিয়ে দল করতেছে, এ গালিগালাজ তখন তো শুনতে হচ্ছে। এরপরে আদের কম, খুবই শক্তিশালী, পৃথিবীতে অত বড় শক্তিশালী মানুষ জন্ম হয়নি, যেমন লম্বা তেমনি চড়া, তেমনি শক্তি সব দিক দিয়ে, আর তেমনি টাকা পয়সা। ওরা পরিষ্কার অহংকার করে দিল, মান আসাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কে আছে? এখন যেমন আমেরিকা রাশিয়া যতগুলো আছে, বদের হাড্ডি সব ভেটো পাওয়ারের মালিক হয়েছে, যে আমাদের যে শক্তিশালী কারা আছে? বোমা আমাদের পকেটে আছে, বেশ বেতাল করে বোমা মারি দেবো, ভাবখানে এই শক্তির গর্ব দেখায়। এই সেই যুগের আদের কম ঠিক এই কথাই বলেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ বলে, ঠিক আছে দেখো তাহলে কে, আমার নবী তো দুর্বল, ঠিক আছে নবীর উপরে তো আমি আছি, নবীকে সরিয়ে দিয়ে দিল শিখরে, সব একদম শেষ। এরপরে আসলে সামুদের কম, তারাও একই রকম অহংকারী, প্রচন্ড অহংকারী, তারা বড় বড় টাওয়ার বানাইত, ছোট ঘর বাড়িঘর থেকে পোষাত না, বিশাল বিশাল টাওয়ার বানাইত। আর যখন তারা মানুষকে মারত, কঠিন ভাবে মারত, বাতাস্তুম বাতাস্তুম জব্বারিন, আল্লাহর ভাষা হচ্ছে এটা, যখন তোমরা মানুষকে মারো তখন কঠিন ভাবে মারো, জানো ওই মানুষটা আমারই সৃষ্টি, বনু আদম, হতে পারে সে কোনো গুনাহ করেছে, পাপ করেছে, অথবা পাপ না করো তোমরা মারো, কেন এবার কঠিন ভাবে মারবে? গণতান্ত্রিক দেশে রিমান্ডের নাম শুনলে মানুষের গা কাঁপে, থরথরি কাঁপে, রিমান্ড মানে হলো নির্যাতনকারী সেল, এখানে মানুষের কোনো মর্যাদা নাই, যাকে তাকে নিরপরাধ মানুষকে ধরিয়ে পিটিয়ে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়, সে তো এগুলো দেখলেই মনে পড়ে সেই পিছনের কথা, যে আদের কম তো এটা করতো, আল্লাহ পাক তাদের গজব নাজিল করেছিলেন। সমুদ্রের কম বড় লোক হয়েছিল, বড় বড় টাওয়ার বানাত, যখন দেখি আমাদের দুবাইয়ের রাজা মহারাজারা বুর্জ খলিফা বানাচ্ছে, পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাসাদ বানাচ্ছে, 157 তলা, সেই বিশাল ব্যাপার স্যাপার, তো সাগরের বুক থেকে ফুড়ি তুলেছে, তোরা আর কত করবি? ওদেরকে মালয়েশিয়া করলো, ওদের ইন্দোর, এখন সবাই এখন নজর উপরমুখ, কত উঁচু করা যায়, ওরা মাটিতে আর থাকবে না। ফেরাউন এমনি করে বলেছিল, আমাকে আমার জন্য একটা ইয়ে বানাও, আমি ওই উঠে উঠে এই মুসার আল্লাহ কোথায় লুকিয়ে আছে দেখবো, উঠে গিয়ে ওকে ধরে নেব, আমি দেখবো। তো সেদিনে ফেরাউনের যে আকাঙ্ক্ষা ছিল, আজকের এই সমস্ত কোটিপতি বড় লোকদের মধ্যে ওই রকম আকাঙ্ক্ষা জেগেছে, দেখি আল্লাহকে ধরে ধরা যায় কিনা, উঠতেই আসো বরমুখ পাল্লা করতিস। এই টাওয়ার এটা কিন্তু এই কারণে কিন্তু ধ্বংস হয়েছিল, সামুদের কম, সালের কম, আদ সামুদ পর্বত তিনটা হল। এরপরে আসলো এই লুতের কম, লুত আর ইব্রাহিম একই যুগের লোক, পাশাপাশি, ইব্রাহিম ভাতিজা হচ্ছে লুত, কিন্তু লুত আল্লাহ পাক যেখানে পাঠালেন তাদের দোষ ছিল সমকামিতা, আধুনিক জর্ডান, এর পাশেই মৃত সাগর আপনারা নাম শুনছেন, আরবিতে আল বাহরুল মাগিদ বলা হয়, মরা, ওই পানিতে কিছুই হয় না, 7টা শহর নিয়ে সাদম সবচেয়ে বড় নগরী, তাদের পাপ ছিল এই প্রকাশ্য দিনের বেলায় তারা পুরুষে পুরুষে জেনা করত, সেজন্য সেখানে পাঠানো হলো লুত আলাইহিসসালামকে, লুত চেষ্টা করলেন পারলেন না, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসলো, জিব্রাইলের একটা ধাপ্পা খালি, একটা নিনাদ, একটা গর্জন, পুরা নগরী 7টা একসঙ্গে উপরে উঠে উপড়কে ফেলে দিল, একদম তুলে উপড়কে ফেলে দিল, সবগুলো শেষ চোখের পলকে। এবং সেইখানে এখনো পর্যন্ত কিছুই হয়নি, পুরোটাই গর্ত, 77 কিলোমিটার লম্বা আর 12 কিলোমিটার চওড়া আর 100 কিলোমিটার গর্ত পানি দিয়ে ভরা, একটা মাস পর্যন্ত আজ পর্যন্ত হয়নি সেখানে, এমন গজব হয়েছে। এটা কেন আল্লাহ রেখে দিয়েছেন? পৃথিবীর মানুষ তোমরা দেখো, নারী পুরুষের মিল হবে, পুরুষে পুরুষে মিল হবে না, উল্টা কাজ করেছ, আমি উল্টে দিয়েছি তোমাদের সবগুলোকে, উল্টা করবা উল্টা গজব পাইবা। কিন্তু মানুষকে এগুলো দিকে শিখছে, রেখে দিয়েছে, ফেরাউনকে আল্লাহ ইচ্ছা করলে পচিয়ে শেষ করে দিতে পারতেন, রেখে দিয়েছেন, দেখো হে মানুষ। কিন্তু যে ফেরাউন যে মিশরের পিরামিডের মধ্যে আছেন, সেই মিশরের লোকরাই পর্যন্ত এখান থেকে কোনো উপদেশ গ্রহণ করে নাই, তারা এখন বলছে কি জানেন, ফেরাউন হচ্ছে আমাদের জাতীয় বীর, খুব তোর বদের হাড্ডি, চিন্তা করেন, ওকে জাতীয় বীর, জাতীয় বদ, মিশরীরা বলে আমাদের জাতীয়তাবাদ, জাতীয়তা এমন খারাপ জিনিস, জাতীয়তাবাদের মদ একবার যদি কেউ খায় তার হুঁশ থাকবে না। মানে কিসের মুসলমান? মুসলমান দেশের মক্কা থেকে মোহাম্মদের অনুসারে তারাই মুসলমান। দেখেন জাতীয়তাবাদ, আমরা হলাম মিশরীয় আর আমাদের বীর হলে ফেরাউন, কে কাকে বুঝায় বলেন? ফেরাউন কাল্লা রেখে দিয়েছেন মানুষকে সেখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য, জর্ডানের মৃত সাগর কাল্লা রেখে দিয়েছেন ওখান থেকে মানুষ যেন উপদেশ গ্রহণ করে, যেন সমকামিতা না করো তোমরা, আজকে বাংলাদেশ ধর্ষণের দেশ। এই শব্দটা কখন আমাদের ছেলেরা কখন শোনে নেই, দেশ স্বাধীন হয়ে লাভ হয়েছে আমাদের, এই আমরা এই সমস্ত নোংরা কথার সঙ্গে পরিচিত হয়ে গেছি। এরপর আসেন সামনে পাশেই জর্ডানের উপাশে মাদায়েন, সেখানে এলেন নবী সোহাইব আলাইহিস সালাম, ইনি কে? মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওখানকার লোকদের বদভ্যাস কি ছিল? ওরা এই ওজনে এবং মাপে কম বেশি করত, নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত। উনি এসে বললেন, তোমার এই কাজটা কেন করছো? লাতাব খাসুল মিকিয়াল, খাবারদার ওজনে কম বেশি করো না, খরিদ্দারকে ফাঁকি দিও না। লোকেরা কি বললো জানেন? আর সালাতোকা তামরোকা নামলাফি আমরানা মানসা, এ সোহেব তুমি তো ভালো মানুষ আমাদের মধ্যে, তোমাকে আমার সবাই সম্মান শ্রদ্ধা করি, তুমি ভালো মানুষ বড়িকে ঘরে ঘরে সালাত আদায় করো, তোমার সালাত কি আমাদের অর্থনৈতিক ব্যাপারে যা খুশি করা থেকে আমাদের নিষেধ করবে? অর্থাৎ আমরা যেভাবে খুশি টাকা পয়সা কামাই করব, তুমি সালাত আদায় করো সমস্যা নাই, কিন্তু তুমি সালাত আদায় করবে আর আমাদের হারাম হালাল থেকে নিষেধ করবে, এটা হবে না। কথা খেয়াল করেছেন? আজও ঠিক একই অবস্থা মুসলমানদের। আপনি সালাত আদায় করেন, পীরের দরগায় যে সারাদিন বোমভোলা বোমভোলা করেন, সারাদিন জিকির টানেন, কেউ কিচ্ছু বলবে না, এটা খাঁটি ইসলাম। আপনি আখিরি মোনাজাত সারাদিন কান্নাকাটি করেন, কেউ কিচ্ছু বলবে না। যেমনি বলবেন হে সরকার সুদ হারাম করো, জেনা হারাম করো, বাতিল করো, এমনি হাত পাকড়া করবে, চলো জেলখানায়, তুমি জঙ্গি। কথা বলছেন? সরকার বাহাদুর আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন, আমার উপরে কে কথা বলে? যে বলেছে চলো, মিথ্যা মামলা সরকার পকেটে গাদা গাদা আছে, একটা দিয়ে ঢুকে নিয়ে চলে যাও। কি চমৎকার দেশ! সেদিনের সেই ফেরাউন, সেদিনের সেই আদ সামুদ, তাদের ইতিহাস স্মরণ করার জন্য আল্লাহ পাক এই আয়াত নিয়ে এসেছেন। এরপরে আয়াতটা দেখেন আল্লাহ কি বলছে, সারা পৃথিবী বিপর্যয় ছড়িয়ে পড়েছে, মানুষ তোমার নিজের কৃতকর্মের জন্য, আমি আল্লাহ রহমান রহিম, আমি কখনোই কোনো মানুষকে কষ্ট দিতে চাই না, তুমি নিজে কষ্ট ডেকে নিয়েছ, আল্লাহকে দায়ী করা যাবে না। পরে আয়াত আল্লাহ কি বলছেন দলিল হিসেবে, কুল সিরু ফিল আরদে ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দাও মানব জাতিকে, সিরু ফিল আরদে, সফর করো সারা পৃথিবী, ফানজুরু, এবং দেখো কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবল, তোমাদের পূর্বিকার জাতিগুলোর পরিণতি কি হয়েছিল সচকে একবার দেখো। আপনাদেরকেও আমরা বলছি, পারলে জর্ডান যান, গিয়ে দেখেছো মৃত সাগর, তার আগে নবীদের কানে বইটা পড়ে যান, কি কি জিনিস সেখানে আছে ওই মৃত সাগরে সব আমরা বলে দিই। সেখানে আধুনিক বিজ্ঞান এত চেষ্টা করো, সে পানি দিয়ে কিছুই করতে পারছে না, ওটা ভরাটো হয় না, ও যা আছে ওইভাবেই আছে। জমজম কূপের পানি কি খালি হয় কখনো? দৈনিক হাজার হাজার গ্যালন পানি উঠছে জমজম কূপ থেকে, ও পানি তো কমেও না বাড়েও না, যা আছে ঠিক তাই। এটা কি আল্লাহর অলৌকিক বিষয় নয়? ঠিক ওই মৃত সাগরটা ওইরকমই, এমনকি আল্লাহ করেছেন ওই পানি রৌদ্রও শুকায় না, শীতও অনেক, বর্ষাও বাড়ে না, শীতও শুকায় না, আছেই একভাবে। তার মানে ওটা গজবের পানি, ওই পানি মানুষের কোনো উপকার করে না। মানুষ যেন বোঝে, যেখানে গজব নাজিল হয় সেখানে মানুষ যায় দেখার জন্য, ইবরত হাসিলের জন্য। এজন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা সফর করো, আমাদের ছেলেরা শিক্ষা সফরে যায়, নামটা খুব চমৎকার, শেখার জন্য যাও, কিন্তু সেখানে লারাল্লাপা গান গাওয়ার জন্য নয়, শেখার জন্য। প্রত্যেক জায়গাতে আল্লাপা কিছু শিক্ষণীয় জিনিস রেখে দিয়েছেন, সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে বান্দার শেখার বহু কিছু আছে। তাই আল্লাহ বলছেন সিরু ফিল আরদে, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো কাইফা কানা আকবাতুল লাযীনা মিন ক্বাবল, তোমাদের পূর্বে যারা দুনিয়া এসেছিল তাদের পরিণতি কি হয়েছিল একবার দেখো। কানা আকসারুহুম মুশরিকিন, এদের অধিকাংশই ছিল মুশরিক, এটাই কারণ ছিল তাদের এই ধ্বংসের, যে তারা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছিল। আমরা যদি আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করি আমাদের উপরে একই গজব আসবে। বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? আল্লাহ নয়, শুধু ভোট দিলে হবে? সমানে তো সিল মারেন, কিসে মারাতে হিসাব আছে আপনাদের? কেমতের মাঠে একদিন সাক্ষাৎ হবে, আমরা দায় দায়িত্ব নিতে যাইব না, পরিষ্কার বলে দিচ্ছি এটা চলবে না। বাংলাদেশের তৌহিদ আছে সেটা আল্লাহ করে বলার সময়, কিন্তু বাস্তবে নাই। আল্লাহর সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে মানুষের সার্বভৌমত্ব কেন প্রতিষ্ঠা লাভ করেছেন আমাদের নেতা নেত্রীরা, এবং সেখানে তাদের গড়া আইনের শাসনে শাসিত হওয়ার জন্যই আমরা বাধ্য। এই আইনে হইল না, একটা আইন বানিয়ে ফেললাম, কি আইন বানাচ্ছে দেখেন না, বেশ কিছু সময় লাগে না, এই আইনে ওকে ধরা গেল না, এই আইনটা বানিয়ে ফেলো, খেলাটা আইন ফেলো, আইন কোন খেলা। কোরআনের আইন পরিবর্তন হয় না, হাদিসের বিধান পরিবর্তন হয় না, যুগে যুগে কিয়ামত পর্যন্ত সকল মানুষের চরিত্র তো একই, স্বভাব একই আমাদের। তো সে যুগের কোরাশের যে স্বভাব ছিল, সে যুগে ফেরাউনের যে স্বভাব ছিল, একই স্বভাব আমাদের হবে। তো স্বভাব যেহেতু এক, বিধান ঠিক তেমনি এক। 200 বছর আগে হ্যানিম্যান হোমিওপ্যাথিক ওষুধ আবিষ্কার করেছেন, এখন যদি কেউ বলে হ্যানিম্যান পুরনো হয়ে গেছে নতুন হ্যানিম্যান দরকার, হবে নাকি? সেদিন নাক্স যে রোগে খাওয়া লাগতো, এখনো নাক্স একই রোগে খেতে হবে, কারণ মানুষের স্বভাব, মানুষের দেহ শৈলী একই রকম আছে, কোনো পরিবর্তন নাই। সেজন্য কোরআন হাদিসের বিধান চিরদিন সমান, এখানে যুগে যুগে পরিবর্তনশীল নয়। আর এই জন্য কোরআন হাদিসকে সবাই ভয় পায়, নেতারা চায় নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে আইন বানিয়ে অন্যকে টাইট করতে, সাইজ করতে, কিন্তু কোরআন হাদিস তাহলে সমস্যা, ও তো পরিবর্তন করা যায় না। আমরা এখন মদ খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, লারালাপ্পা করবো, এগুলো করলে তো হাদিস করে মানলে তো হবে না এগুলা। এর জন্য আইন রচনার অধিকার আল্লাহ কোন বান্দাকে দেন নাই। আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন না, আপনি যখনই মানুষ হয়েছেন আপনাকে জানতে আপনার একজন সৃষ্টিকর্তা আছে, তার বিধানটাই চূড়ান্ত সত্য, সেই সত্যের উপরে নিজের কোনো বানোয়াট সত্য চাপানো যাবে না। তাই ফেরাউন যখন বলেছিল আনা রব্বুকুম আলা, আল্লাহটা বরদাস্ত করেনি, আল্লাহ তার উপরে গজব নাজিল করলেন দুনিয়াতে এবং আখেরাতে। আমরা যখন আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করবো, আল্লাহ কিন্তু একই অবস্থা করবেন আমাদেরও, এবং সে অলরেডি গজব নাজিল হয়ে গেছে। সে গজব নাজিলের প্রাথমিক হলেই মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, পৃথিবীর যেখানে আমরা এগুলি করছি দেখবেন, একটু চোখ বুঝে তাকিয়ে দেখেন, মনের চোখ দিয়ে যেখানে এগুলো হচ্ছে সব জায়গায় আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে যারাই টানাটানি করেছে সব জায়গায় মানুষ অশান্তিতে ভুগছে। 2 বছর আগে আমরা আরব বসন্ত, আরব বসন্ত কি লাফালাফি শুনলাম, বসন্তের হাওয়া লেগেছে নাকি আরব দেশে, মানে ওই দেশে যারা স্থায়ী নেতৃত্বে ছিলেন তাদেরকে হটিয়ে দিয়ে গণতন্ত্র আনতে হবে, 5 বছর পরপর নতুন নতুন নেতা আসবে, সবাই একটু নেতৃত্বে স্বাদ নেব, সবাই লুটপাট করার সুযোগ পাবো, এটাই নাকি বসন্ত। এমন বসন্ত এসছে, সেই থেকে আজ পর্যন্ত কোনো শান্তি আসেনি। ওই বসন্ত যদি একবার আমাদের এখানে ঢোকে আমরা শেষ হয়ে যাব, বসন্ত ঢুকছে তো অলরেডি, ঢোকে নাই, খুবই সাবধান। 3 নম্বর আয়াত দেখেন, ঠিক এর পরপরই আল্লাহ আনছেন, আকিম ওয়াজহাকা লিদ্দিনিল কাইয়্যিম, হে মান্ধা তুমি তোমার চেহারাকে সরল দিনের প্রতি নিবদ্ধ করো, মিন ক্বাবলি ইয়াতি ইয়াউমুল লা মারাদ্দ লাহু মিন আল্লাহি ইয়াউমাযিন ইয়াসাদ্দাউন, সেই দিন আসার আগে যেদিন অনিবার্যভাবে আসবেই অর্থাৎ কিয়ামত বা আমাদের মৃত্যু, ইয়াউমাযিন ইয়াসাদ্দাউন, কিয়ামতের ময়দানে তোমরা সবাই বিভক্ত হয়ে যাবে, কেউ একসঙ্গে থাকতে পারবে না, এখন তো দলাদলি করছো, তখন আর দল টল থাকবে না, সে পালাই বেড়াবে, কে কোথাও দৌড়বে ঠিক পাবে না। বান্দা তার ছেলে তার মাকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, পিতা তার সন্তানকে দেখে পালাবে। যদি একটা নেকি চায়, বাবা আমার নেকি ওজন হয়েছে, সমানে সমানে হয়েছে, একটা নেকি হলে জান্নাতে যেতে পারি, তুমি আমার সন্তান বাবা, তোমার তো মেলা নেকি, একটা আমাকে দাও না। ছেলে বলবে বাবা আজকে দেওয়ার দিন না, ও দেওয়ালে বাসা দুনিয়াতে শেষ, কিছুই দেব না, কারণ যদি জান্নাতে যাইও আমি তো ওই একটা নেকির কমের কারণে জান্নাতে 100 দরজা উঁচু নিচু আছে, আমি হয়তো ফার্স্ট ক্লাসে না যে হয়তো থার্ড ক্লাস চলে যাবো, অর্থাৎ তোমাকেও নেকি দেবো না। ট্রেনে যাচ্ছে ঢাকায়, কেউ ফার্স্ট ক্লাস সেরকম থার্ড ক্লাস যেতে যায় নাকি? তা আমার যদি নেকি যেগুলো আছে এতে ফার্স্ট ক্লাস পাবো, বাবা তোমার যদি একটা নেকি দেয় তো আমি সেকেন্ড ক্লাস হয়ে যাবো, আমি ওই ঝামেলার মধ্যে নেই, তুমি তোমার না থাকো আমি আমার না থাকি, আজকে সবাই নফসি নফসি, কেউ দিবে না। অতএব আল্লাহ বলছেন আকিম ওয়াজহাকা দ্বীনে হানিফা, হে মানুষ তোমার চেহারাকে এই সরল দিনের কাছে একনিষ্ঠ করো, যদি তুমি সেদিন আসার আগে যেদিন তুমি ফিরাতে পারবে না, অর্থাৎ মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না, কেয়ামতকে কেউ ঠেকাতে পারবে না, অতএব তার আসার আগেই তুমি নিজের চেহারাকে আল্লাহর দিনের প্রতি একনিষ্ঠ করো। এই উপদেশ আল্লাহ দিয়েছেন বান্দার প্রতি, আমরা দিচ্ছি বাংলাদেশের সকল মানুষের প্রতি। আপনি নেতা হন আর কর্মী হন, সবার কাছে একটাই উপদেশ, যেখানেই থাকুন না কেন আপনার চেহারাকে আল্লাহ দিনের সামনে অবনত করুন, ইনশাআল্লাহ এদেশে শান্তি আসবে। তিন, ওমান কাফারা ফালাইহি কুফরুহু ওমান আমালা সালিহান ফালি আনফুসিহিম ইয়ামহাদুন। মনে রেখে দিও, যারা আল্লাহর এই কালামকে অবিশ্বাস করে এই অবিশ্বাসের শাস্তি তার উপরেই আসবে, আর যারা নেক আমল করে সৎকর্ম সম্পাদন করে সে তার নিজের জন্য জান্নাতের সুখসজ্জা রচনা করলো বলে সুবহানাল্লাহ। আমরা যেন কোরআন হাদিসের বিধান মেনে আমরা আমাদের সুখসজ্জা নিজেরাই রচনা করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়ান আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কল ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা যাহতাদাইতুম। একদিন আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, তখন জনগণকে ভাষণ দিচ্ছেন, আমরা তো ভাষণ শুনি পেরাই তাই না, এই ভাষণ কোথায় পাবেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া, তোমরা সবাই সূরা মায়েদা 105 নম্বর আয়াতটি পাঠ করে থাকো, কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা যাহতাদাইতুম। হে বিশ্বাসীগণ, তোমরা নিজ নিজ নফস সম্পর্কে সাবধান হও, যখন তোমরা নিজেরা হেদায়াত প্রাপ্ত হবে তখন পথভ্রষ্ট লোকেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শুনে রাখো, হে মানুষ, এই আয়াত আমার সামনে আমার রসুল পড়েছিলেন, ফাইনি সামায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি এই আয়াতের ব্যাখ্যা বলেছিলেন, ইন্নান নাস আইযা রাও মুনকারান ফালাম ইউগাইরুহু ইউশকু আন ইয়ামহুমুল্লাহ বিয়াকাবিহি, রাওয়াহু ইবনে মাজাহ ওয়া তিরমিজি ওয়া সাহাহাহু। আমার রসুল বলেছেন, আমি নিজ কানে শুনেছি, যখন মানুষ কোন মুনকার বা অপছন্দনীয় কাজ হতে দেখবে, অথচ শক্তি থাকা সত্ত্বেও সেটার ইনকার করবে না, প্রতিবাদ করবে না, প্রতিরোধ করবে না, ইল্লা ইয়াউমাহুল্লাহ বিয়াকাবি মিনহু, আল্লাহ তাদের সকলের উপরে আল্লাহর শাস্তি নামিয়ে দিবেন। সাবধান, এটা যেন ভাববেন না যে সের সের আক্কেল গোর গোর হিসাব, আমার কাজ আমি করে ওর কাজ ও করগে, কি ঝামেলা যায় কে, একটা ছেলে মার খাচ্ছে আপনি দেখছেন তাকিয়ে তাকিয়ে, হেই বলারও সাহস আপনার নাই, এতটুকু যদি করতেন হয়তো আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেতেন, কিন্তু আপনি কোনোই চেষ্টা করেন নাই, বরং নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ রসুল বলছেন, তোমার উপরে এমন গজব আল্লাহর পক্ষ থেকে আসবে তখন তুমি একা মরবে না, তোমার গোষ্ঠী ধরে সাফ হয়ে যাবে সব। অতএব হে বান্দা সাবধান, মানুষকে সবসময় অন্যায় কাছ থেকে বিরত রাখার জন্য যার যা সাধ্য আছে চেষ্টা করে যাও। আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, ওয়ান আল উরস বিন উমাইরা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা উমিলাতুল খাতিয়াতু ফিল আরদি কমান শাহিদাহা ফাকারিহা কানা কমান গাবা আনহা, যখন জমিনে কোন গুনাহের কাজ হতে থাকে সেই পাপের কাজ দেখে যারা অপছন্দ করে সে যেন সেই পাপ থেকে দূরে থাকলো, কিন্তু যে ব্যক্তি সেই পাপের কাজ চোখে দেখেনি দূরে আছে কিন্তু মনে মনে খুব খুশি, ভালো হয়েছে আরো হোক। আল্লাহ রসুল বলছেন, কাহানা কামান শাহেদাহা, সে নিজে যেন সেই পাপের কাজটি করলো বলে কেমন মাঠে আল্লাহর কাছে গণিত হবে। অতএব সাবধান, অন্যায়কে অন্যায় বলতে হবে, অন্যায় দেখে খুশি হওয়া যাবে না। আজকের পৃথিবী এমন হয়েছে যে সত্যকে সত্য বলার সাহস মানুষ হারিয়ে ফেলেছে, তাই না? হাদিসটা কিন্তু আবুদাউদ শরীফে এসেছে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলার মতন সাহসী মানুষ এখন আমাদের দেশে নাই। কারণ আপনি যেমনি সত্য কথা বলবেন তেমনি মিথ্যার পূজারীরা আপনার গলা ধরবে, হাজারো মিথ্যা দিয়ে আপনাকে আটকাবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসটা আগেই বলে গেছেন, একটা গুনাহের কাজ হচ্ছে সমাজে, তুমি দেখলে অপছন্দ করলে তুমি মুক্তি পেলে, কিন্তু দেখো নাই কিন্তু খুশি হলে তুমি কিন্তু ওই গুনাহের ভাগিদার হয়ে গেলে। সাংঘাতিক কথা হচ্ছে না? অতএব আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি আমরা কোনো অন্যায় কাজ দেখি বা শুনি, অন্যায়কে অন্যায় মনে করেই ঘৃণা করতে হবে, পারলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, পারলে জবান দিয়ে সেখানে কিছু বলতে হবে। এবার আসুন, সমাজ ধ্বংসের মূল শ্রেণী হলো গড়ে তিনটা। একটা হলো বয়স্ক শ্রেণী, আরেকটা হলো মধ্যম বয়সী শ্রেণী, আর একটা হলো তরুণ শ্রেণী। বয়স্ক শ্রেণী সমাজের নেতৃত্ব দেয়, একটা নেতা যদি বিনষ্ট হয়ে যায় পুরো সমাজ বিনষ্ট হয়ে যায়। মধ্যম শ্রেণী সমাজে দাঁড় বাওয়ার কাজ করে, তারা যদি দাঁড় না বায় তো নৌকা চলে না, তাদের শ্রম দিয়ে তাদের মেধা দিয়ে দেশ চলে। আর তরুণ শ্রেণী এরা কিছু করে না, এরা উৎসাহ যোগায়। এই তারুণ্য যদি বিপথে চলে যায় তাহলে অনেক সময় মুরব্বীরাও তাদের পিছিয়ে পিছিয়ে চলে যায়, কারণ তারুণ্যের দীপ্তির সামনে মুরব্বীরা টিকতে পারে না। তারুণ্যের দীপ্তিকে আল্লাহ রসুলের সম্মান দিয়েছেন, তরুণ সেনাপতি আবদুল্লাহ ইবনে আবি রওয়াহা চলেছেন মুতার যুদ্ধে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করলেন, সেনাপতি যায়েদ ইবনে সাবিত যদি নিহত হয় তাহলে সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব, যদি জাফর ইবনে আবু তালেব নিহত হয় তাহলে সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রওয়াহা, যদি আবদুল্লাহ নিহত হয় তা তোমরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানিও। এই কথা রটে গেল সঙ্গে সঙ্গে ইহুদিরা এসে বলল, এই আবদুল্লাহ তুমি ইয়ং ম্যান, মাত্র বিয়ে করেছো কয়েকদিন আগে, তরুণ বউ তোমার ঘরে, যুদ্ধে যাচ্ছ মরতে? অবশ্যই, আরে তোমার নবী মিথ্যা বলে না। ইহুদি কিন্তু নিজে কিন্তু নবীকে মানে না, কিন্তু জানে লোকটা মিথ্যা বলে না। কত বড় বহত দেখেন, ইহুদি জাতটাই খারাপ। এই যে শুনলাম এই নাকি তোমার নবী বলেছে, হ্যাঁ বলেছে, তাতে কি হয়েছে? তোমার নবীর জবান যখন মিথ্যা কথা বলে না, কিন্তু ওই যে বলেছে যদি মরে মানে তুমি অবশ্যই মরবা, তুমি মরতে যাবা, চিন্তা করেন বাচ্চা ছেলে তো। এই কথা শুনে ওনার স্ত্রী কাঁদতে শুরু করছে ঘরের মধ্যে। আব্দুল রহা গিয়ে বলছে, এ স্ত্রী তুমি আমার জন্য কাঁদছো কেন? তুমি হাসতে হাসতে বিদায় দেওয়া একজন শহীদ সেনাপতিকে, কেয়ামতের মাঠে তুমি কি চাও না তুমি একজন শহীদের স্ত্রী হিসেবে দাঁড়াবে? দেখেন বাপ ভাই সবাই সে ভেবুকে কাঁদতেছে, আবদুল্লাহ তুমি যাস না, কি বলছেন আপনারা, আপনারা আমাকে খুশি মনে বিদায় দিন, বরং এই দোয়া করুন আমি যেন পুলস রাত পার হতে পারি, যেন সেখানে পড়ে না যায় জাহান্নামের মধ্যে। দেখেন কি ইমান তাদের। ইনিও যুবক, পাশেও যুবক, একদল যুবক তাকে নিষেধ করছে যেও না, আর এই যুবক বলছে আমি যাবো জান্নাত পাওয়ার জন্য, তোমরা দোয়া করার জন্য আমাকে জাহান্নামে পড়ে যেতে না হয় পুলস রাত যেন পার হতে পারি, কারণ এমন কোন মানুষ নাই পৃথিবীতে যে পুলস রাত পার হতে হবে না, ওবামাকেও পার হতে হবে, সুইপারকেও পার হতে হবে, কোনো খাতির নাই। ওমায়মিন আহাদিনিল্লাহ ওয়ারে দোহা, এটা হচ্ছে হাতমাম মাকদিয়া, আল্লাহর পক্ষ থেকে এটা একটা অমোঘ বিধান, প্রত্যেক মানুষকে পুলসরাত পার হতেই হবে, নবী হও রসুল হও যেই হও না কেন, কিন্তু যারা ইমানদার হবে চোখের পলকে পার হয়ে যাবে, আগুনের দীপ্তি তাদের স্পর্শ করবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর যারা বেইমান হবে, মুনাফিক হবে, কপট বিশ্বাসী, শিথিল বিশ্বাস হবে, তারা ওই পুলিশ রাতে আটকে যাবে, ঝুলিয়ে পড়বে, সেখানে শেষ। কথা বুঝছেন? ওইটাই ভয় পেয়েছেন তরুণ সেনাপতি আবদুল্লাহ ইবনে রওয়াহা। বলছেন, হে আমার আত্মীয় স্বজনরা আমাকে হাসিমুখী বিদায় দাও, দোয়া করো আমি শহীদ হওয়ার পরেও যেন কেয়ামতের দিন পুলিশ রাত পার হতে পারি, যেন আমি ওখানে আটকে না যাই। এই ঈমান কোথায়? শুধু কি তাই, মুতার যুদ্ধ শুরু হয়েছে, হঠাৎ জানা গেল বিরোধী পক্ষ 2,40,000 বিশাল সেনাবাহিনী এসে স্বয়ং সম্রাট হিরাক্লিয়াস নিজে মৌজুদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে, আর আমরা মদিনা থেকে 1,000 মাইল দূরে এসেছি, পেটে নেই ভাত, দেহে নেই পোশাক, হাতে নেই তেমন ভালো অস্ত্র শস্ত্র, এখানে আমাদের কেউ চিনে না, নতুন জায়গা, মাত্র 3,000 মানুষ আমরা, এই বিশাল বাহিনীর সঙ্গে কি লড়াই করব। মুরব্বীরা পরামর্শ করে বসে গেলেন, মুরব্বীরা বললেন এই অবস্থায় যুদ্ধ করা মানেই হলো আত্মহত্যা করা, এটা ঠিক হবে না, মদিনায় খবর পাঠাও, দেখো আল্লাহ রসুল পরবর্তী কি নির্দেশ দেন। এই খবর চলে গেল তরুণ সেনাপতি আবদুল্লাহর কানে, আবদুল্লাহ ঝাঁপিয়ে চলে আসছে, হে মুরব্বীরা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 2,250,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 লোক নিয়ে যুদ্ধ করাটা এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না, তো আমরা পরামর্শের জন্য রসুলকে চিঠি পাঠাচ্ছি, তিনি হয় নতুন সৈন্য পাঠাবেন অথবা যা একটা নির্দেশ দিবেন। আব্দুল বিন রাওয়াহা তার তারুণ্যের হুঙ্কার দিয়ে বলে আসছে, আমরা কি এখানে যুদ্ধ জয় করতে এসেছি না শহীদ হতে এসেছি? আরে সাংঘাতিক কথা, আমরা যুদ্ধ জয় করতে আসিনি, আমরা শহীদ হতে এসেছি, জয় পরাজয় আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। জি আল্লাহ এক জিব্রিলকে দিয়ে ওই লুতের কম ধ্বংস করতে পেরেছেন, জি আল্লাহ এক জিব্রিলকে দিয়ে ফিরাউনকে ধ্বংস করেছেন, সে আল্লাহ আজও সম্রাট হেরাক্লিয়াস 2,50,000 সেনাবাহিনী ধ্বংস করতে পারেন, আমি যুদ্ধতে ফিরে যেতে রাজি নই, আপনারা দোয়া করুন আমি একা হলেও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক এসেছি, তার নির্দেশকে ভায়োলেট করার ক্ষমতা আমার নাই। একজন তরুণের একটা বক্তৃতায় সমস্ত মুরব্বীদের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, সবাই বলল চলো আল্লাহর নাম করে জিহাদের ময়দানে, আল্লাহই আমাদের একমাত্র সাহায্যকারী। বাস যুদ্ধে গেলেন, ওই তিনজন সেনাপতিকে শহীদ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ পাক সেখানে খালেদ বিন ওয়ালিদকে নির্বাচন করে দিলেন। খালেদ বিন ওয়ালিদের সামরিক অভিজ্ঞতা এবং তার অত্যন্ত দূরদর্শী কূটনীতি, এমন পরিবর্তন হয়ে গেল চোখের পলকে যুদ্ধের পরিস্থিতি, পরদিন ওই 2,40,000 সেনা সৈন্য নিয়ে সম্রাট হিরাক্লিয়াস নিজে কিভাবে পালালে খবর পায়নি, পালিয়ে চলে সব, আর একটা খবর নেই। সৈন্য সামন্ত শক্তি সামর্থ্য দিয়ে কঠিনকালে মোকাবেলা হয় না, মোকাবেলা হয় সব ইমানি দৃঢ়তা দিয়ে। তাই এই তারুণ্য যদি আল্লাহর পথে ব্যয় হয় সারা বাংলাদেশের শান্তির আবহাওয়া বয়ে যাবে, আর এই তারুণ্যকে যদি উস্কে দিয়ে শয়তানি পথে ব্যয় করা হয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। নেতাদেরকে বলবো তারুণ্যকে শয়তানি কাজে ব্যয় করবেন না, আল্লাহর পথে ব্যয় করুন। যদি এই তারুণ্য ধ্বংস হয়ে যায়, এটা যদি একবারে আগুন জ্বলি ওঠে অন্যায় পথে, ওই মুরব্বি কিচ্ছু মানে আমরা সব ধ্বংস হয়ে যাবে। আর এই উস্কে দিয়েই মিশরে ক্ষতি হয়েছে, লিবিয়ায় ক্ষতি হয়েছে, সিরিয়াতে ক্ষতি হতে যাচ্ছে, বাংলাদেশে যেন সেরকম না হয় মুরব্বীদেরকে আমরা সাবধান করছি। আমাদের দায়িত্ব উপদেশ দেওয়া, কারো ঘাড়ে লাঠি মারা নয়। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, আল্লাহ বলছেন এটা হলো উপদেশ মাত্র, যে ইচ্ছা করে আল্লাহর পথে আসুক, আমাদের কিছু জবরদস্তি নাই। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে কোন আদম সন্তান পা আগাতে পারবে না, এক পা ফেলতে পারবে না, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া ব্যতীত। প্রথম প্রশ্ন তার জীবন সম্পর্কে, বলো তোমার জীবনটা কোন কথে ব্যয় করেছিলে। দুই নম্বর প্রশ্ন তার যৌবন সম্পর্কে, বলো তোমার যৌবনটা কোন কাজে বুড়া করেছিলে। তৃতীয় প্রশ্ন তার আয় সম্পর্কে, বলো কোন পথে আয় করেছিলে। চতুর্থ প্রশ্ন তার ব্যয় সম্পর্কে, কোন পথে ব্যয় করেছিলে। পঞ্চম প্রশ্ন আলেমদের জ্ঞানী লোকদের সম্পর্কে, তোমাদের জ্ঞানকে কোন কথে ব্যয় করেছিলে। দেশ চালায় জ্ঞানীরা, যদি সত্যি তরুণদের হাতে যদি দেশ থাকত, তাহলে আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবগুলো হওয়া লাগত তরুণ 18 বছরের বালক ছেলেবেলে, কারণ 18 বছরের ভোটার হয় তাই না? কিন্তু ওখানে আবার সংবিধান করা আছে না, 18 বছরে কেউ এমপি হতে পারবে না, বয়স কমপক্ষে 40 লাগবে। কেন আইনটা ওরম কেন? কারণ একটাই, যে তরুণ বয়সে তরুণের হাতে নেতৃত্ব দিলে নেতৃত্বের স্থিতিশীলতা থাকবে না, তাদের মন এখন একরকম পরে একরকম, আর তাদেরকে খেপিয়ে দিয়ে কোনোদিন কোনো মুরব্বীরা টিকতে পারবে না, এটাও মনে রাখা ভালো। তাই আল্লাহ রাসূল সবসময় তরুণদেরকে সম্মান করেছেন, তাদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করেছেন। তার দৃষ্টান্ত একটু আগে আপনারা শুনলেন, ওই তরুণ যদি কখনো আসে তাদের পুরস্কার কি? আল্লাহ রসুল বলছেন কেয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে যুবক, আর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনটাকে, যে তার জীবনটা গড়ে তুলেছে, নাশা দিন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, ফি ইবাদাতিল্লাহ আল্লাহ দাসত্বের অধীনে, সে শয়তানের দাসত্ব করেনি। আর ওই দুই বন্ধু যারা আল্লাহর ওয়াস্তে দুজনে বন্ধুত্ব করেছে, আল্লাহর ওয়াস্তে দুজনের বন্ধুত্ব ছিন্ন করেছে, এই দুই বন্ধু আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমাদের দেশের যুবক শ্রেণী যদি সত্যিকার অর্থে আল্লাহর দাসত্বে প্রবৃদ্ধি লাভ করে, ইনশাআল্লাহ এদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আমরা চাইব আমাদের যুবকরা, আমাদের তরুণরা আল্লাহর পথে সংগ্রামী হয়ে গড়ে উঠুক, তারা এদেশে শান্তি স্থিতিশীলতা কায়েমের জন্য তাদের যাবতীয় প্রচেষ্টা নিবদ্ধ করুক, এবং আমাদের নেতৃবৃন্দ যেন তরুণদেরকে বিপথে পরিচালিত না করে আল্লাহর পথে পরিচালনা করেন, সেজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের পথে হেদায়ত দান করো। যেটা একটু আগে আমরা আয়াত শুনলাম, ফাকিম ওয়াজহাকাল দীন হানিফা, তুমি তোমার চেহারাকে আল্লাহর দিনের প্রতি একনিষ্ঠ করো। এই একনিষ্ঠ হওয়ার জন্যই দেশবাসীর কাছে আমাদের আহ্বান রইল। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।